রাতে ও ভিগি ভিগি আরে ও ভিগি ভিগি আরে না মা জানু না তু জানে কেসা হে মৌসম কই না জানে কহি সে খিজা আই গমো কি ধূপ সঙ্গ লাই বরসাতে ও ভিগি ভিগি আরে ও ভিগি ভিগি আরে সাগর কি গহরাই সে গহরা হপনা প্যার সহরাওঁ কি ইন হওয়াওঁ মে কেসে আয়েগি বাহার কহাঁ সে এ হওয়া আই ঘটায়ে খালি ক্যুঁ চাই খপা হো গয়ে হম জুদা হো গয়ে হম ও লম্হে ও বাতে কোই না জানে তি কেসি রাতে হো বরসাতে ভিগি ভিগি আরে।